শিবনাম শিবনাম শিবনাম গাওরে, শিবনাম শিবনাম শিবনাম গাওরে, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, নাম জপ করহে, শিবনাম শিবনাম শিবনাম গাওরে, শিবনাম শিবনাম শিবনাম গাওরে। সুদিনে দুর্দিনে সুখে দুঃখে সংশয়ে এক মনে এক প্রাণে অঞ্জলি দিয় পদে, নাম সুধা গানে প্রাণে শক্তি আনে, নাম সুধা গানে প্রাণে শক্তি আনে, সব সংশয় বিতাড়ন করে, শিবনাম শিবনাম শিবনাম গাওরে, শিবনাম শিবনাম শিবনাম গাওরে। সদা জপ কর, নাম শিব শঙ্কর, নাম সদা জপ কর, সব বাধা বন্ধন নাশ কর হে, শিবনাম শিবনাম শিবনাম গাও হে, ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়, নাম জপ কর হে, শিবনাম শিবনাম শিবনাম গাও হে, শিবনাম শিবনাম শিবনাম গাও হে।